কুদরতে সারাই রেখেছ, তুমি শ্যামল পৃথিবীর স্থির, তুমি শ্যামল পৃথিবীর স্মৃতিরূপানি, তোমার নিপুতাপ হাতে কিছু শুধু আল্লাহ শুকর তোমার, আর যে মুসলিম করেছ শুধু আল্লাহ শুকর তোমার, আমার যে মুসলিম করেছ তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা, তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা, ও হো হো আদরি শিরাতে হয় দূর নীলিময়, তুমি আলোর প্রদীপ খানি জ্বেলেছ শুধু আল্লাহ শুকর তোমার, আমার যে মুসলিম করেছ শুধু আল্লাহ শুকর তোমার, আমার যে মুসলিম করেছ তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছ প্রাণ, গাইতে দিয়েছ তোমায় গান, তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছ প্রাণ, গাইতে যে দিয়েছ জনম দিয়েছ এই পৃথিবীতে, মরণের খাতায় নাম লিখেছ তুমি, জনম দিয়েছ এই পৃথিবীতে, মরণ খাতায় নাম লিখেছ শুধু আল্লাহ শুকর তোমার, আমার যে মুসলিম করেছ শুধু আল্লাহ শুকর তোমার, আমার যে মুসলিম করেছ ওই ঘুটেহীন আকাশ ভুবন বলে তুমি কুদরতি সারাই রেখেছ, ওই শ্যামল পৃথিবীর স্মৃতিরূপানি তোমার নিখুঁত হাতে কিছ শুধু আল্লাহ শুকর তোমার, আমার যে মুসলিম করেছ। আসসালামু আলাইকুম।